দাদা পদম মম গম গম গরে গরে জরে ম এ পথে যেতে যেতে কেন তারে মনে পড়ে, এ পথে যেতে যেতে কেন তারে মনে পড়ে, সে ব্যথা অভিমানে কেঁদে কেঁদে আঁখি যে ভরে, এ পথে যেতে যেতে জানি সে ভুলে গেছে মায়া ঘেরা ছায়া বিথি, জানি সে ভুলে গেছে মায়া ঘেরা ছায়া বিথি, সেদিনের কাছে সে কথা বলার মধুতিথি, আমি তো ফিরে আসি একা আজো তারি তরে, আমি তো ফিরে আসি একা আজো তারি তরে, সে ব্যথা অভিমানে কেঁদে কেঁদে আঁখি যে ভরে, এ পথে যেতে যেতে কেন যে চাঁদ সেদিন স্বপ্ন দিয়ে ঘিরেছিল, কেন যে চাঁদ সেদিন স্বপ্ন দিয়ে ঘিরেছিল, সে স্বপ্ন ভাঙবে এমন কে আর বলো জেনেছিল, কিনিয়ে থাকি আমি কিনিয়ে থাকি আমি আমি কিনিয়ে থাকি আমি ও গো খেলা ভাঙা ঘরে, সে ব্যথা অভিমানে কেঁদে কেঁদে আঁখি যে ভরে, এ পথে যেতে যেতে কেন তারে মনে পড়ে, এ পথে যেতে যেতে।